সারা জীবন ভুল পথে চলতে চলতে আজ আমি এক বিভ্রান্ত পথিক। হে ভাজি গানের মানিয়া, দয়া করে তুমি আমাকে এই গহীন গাং পার করাও। এই আমার মিনতি। ভাটি গঙ্গের নাইয়া, ভাটি গঙ্গের নাইয়া, আমারে জলইয়া, আর কতকাল ঘাটে ঘাটে যাইব রে কান্দিয়া মন, যাইব রে কান্দিয়া। সারা জীবন গেল আমার পাপের তরি বাইয়া, পর পারে তরির দিকে এখন আছি চাইয়া। সারা জীবন গেল পাপের তরি বাইয়া, পর পারে তরির দিকে এখন আছি চাইয়া। ভাটির দেশে দয়া করে যাও না তুমি লইয়া, ভাটি গঙ্গের নাইয়া, আমারে জলইয়া, আর কতকাল ঘাটে ঘাটে যাইব রে কান্দিয়া মন, যাইব রে কান্দিয়া। কত জানে কইলাম আমি, করল না কে পার, পর পারে তরি ছাড়া উপায় কি আমার। কত জানে কইলাম কেমনে হব পার যে আমি দাও না তুমি কইয়া, ভাটি গঙ্গের নাইয়া, যাইব রে কান্দিয়া মন, যাইব রে কান্দিয়া। ভাটি গঙ্গের নাইয়া, আমারে যাও কইয়া, আর কতকাল যাইব রে কান্দিয়া মন, যাইব রে কান্ধিয়া ভাতি গঙ্গের না।